মাজিদ, ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বিটিবি সারা মধ্যপাড়া, মুন্সিপাড়া, পশ্চিমপাড়া যুব সমাজ এবং প্রবাসীদের উদ্যোগে আয়োজিত বিটিবি সারা কেন্দ্রীয় জামে মসজিদের মাঠ প্রাঙ্গণে আয়োজিত আজকের এই মোবারকময় ফজিলতময় মাহফিলের মোহতারাম মোকাররম সভাপতি, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, অত্র ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান সাহেব, আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি বৃন্দ, এই এলাকার বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসার সম্মানিত আইএমআই মাসাজেদ এবং মোহতারাম ওলামাই কেরাম, এই এলাকার আমার সম্মানিত মুরব্বিয়ান এজাম, আমার অত্যন্ত আদরের স্নেহের মহব্বতের যুবক কিশোর শিশু ভাইয়েরা এবং পর্দার অন্তরালের আমার সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর কোরআন এবং সুন্নার এক মাহফিলে সালাতুল আসরের পর থেকে শুরু করে এ পর্যন্ত অনেক সম্মানিত ওলামাই কেরামদের কাছ থেকে দীনের বিভিন্ন বিষয়ে কোরআনে কারিম এবং হাদিসে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার পরে এই পর্যায়ে এসে মাহফিলের শেষ দিকে আপনাদের মতো দিনদার, দিনকে মহব্বতকারী, কোরআন সুন্নাকে মহব্বতকারী ভাইদের সাথে আমিও মিলিত হওয়ার পরে কোরআনে কারিম এবং সহি হাদিস ভিত্তিক দুই একটি কথাবার্তা বলার এবং শোনার যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর নিজামত, এত সুন্দর ব্যবস্থাপনা করে দিয়েছেন, সেই রাব্বুল আলামিনের শুকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ এতক্ষণ পর্যন্ত যে গুরুত্বপূর্ণ আলোচনা তাকরির শুনেছেন, আর বেশি আলোচনার প্রয়োজন হয় না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করতেন কম, কিন্তু ওই আলোচনার ব্যাখ্যা বিশ্লেষণ থাকত অনেক বেশি। আর সাহাবায়ে কেরাম যতটুকু আলোচনা শুনতেন তাদের আমল ছিল তার থেকে অনেক বেশি, সুবহানাল্লাহ। কিন্তু আমাদের অবস্থা উল্টা, আমাদের অবস্থাটা হয় বিপরীত, আলোচনা শুনি আলহামদুলিল্লাহ বেশি কিন্তু আমল করি কম, সারা রাত ওয়াজ শুনি ফজরের জামাতে নাই, একেবারে রাত দুইটা তিনটা চারটা পর্যন্ত বয়ান, অনেকে অনেক জায়গায় ফজরের আগ পর্যন্ত বয়ান, ফজরের আগ দিয়ে তাবাররুক বিতরণ হয়, তাবাররুকটা নিয়ে বাড়িতে চলে যায়, ফজরের নামাজটা পড়ে না, এইরকম ওয়াজ মাহফিল আমরা বাংলাদেশে দেখি। এজন্য আলোচনা শুনব কম কিন্তু আমল করব বেশি। আলহামদুলিল্লাহ এই এলাকার বাইদের কোরআন এবং সুন্নার প্রতি মহব্বত দেখে আমার কাছে খুবই ভালো লাগতেছে যে এই কনকনে শীতের রজনীতেও আলহামদুলিল্লাহ এত রাত্রে মাহফিলের প্যান্ডেলে ভাইয়েরা কোরআন সুন্নার কথা শোনার জন্য বসে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আজকের এই মাহফিল থেকে আমাদের জীবনের গুরুত্বপূর্ণ দুনিয়া এবং আখেরাতের জন্য কল্যাণকর হেদায়েত নিয়ে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে এমন কিছু কথা বলার তৌফিক দান করুন যেই কথাগুলো আমাদের দুনিয়া এবং আখেরাতের কল্যাণে কাজে লাগবে। এতক্ষণ আমার পরিচিতি দিতে গিয়ে আমার নামের আগে পরে অনেক কিছু বলা হয়েছে, এগুলো আসলে অতিরঞ্জন, এগুলো আমরা আমাদের স্বাভাবিক বর্তমান রেওয়াজ অনুযায়ী আমরা আসলে এগুলো বলে থাকি, এগুলো আমি বাইদেরও দোষ না, এগুলো না বললে আবার আপনারা আলোচনা শুনতেও আসতেন না, কইতেন যে কোন এক হুজুর আইব, এই হুজুরের ওয়াজ আর কি শুনবো, আমাদের এলাকায় কি হুজুরের অভাব আছে নাকি, কি বলেন? এই জন্য আমাদের সমাজে আলেম ওলামাদেরকে পরিচয় করানোর জন্য আগে পরে এতগুলো কথা বলা হয় যেগুলো অধিকাংশই সত্যের সাথে মিল নেই। সাহাবায়ে কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তাদের মর্যাদা আর আমাদের মর্যাদা কিরকম বলেন তো দেখি, মানে তুলনা করাটাই হলো জম্মের আহমকি, মানে যেটা তুলনাই হয় না, মানে তুলনা হয় কোথায়, একজন ধরেন আপনার ৬ ফুট আর একজন ৫ ফুট ৬ ইঞ্চি বা ৮ ইঞ্চি বা ১০ ইঞ্চি, এই দুজনের একটু তুলনা করা যায় যে একজন লম্বা একজন খাটো, একজন হলো ১০ ফুট আর একজন হচ্ছে ৪ ফুট, তুলনা হয়। সাহাবায়ে কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন দেখেন অসংখ্য হাদিস আমাদের সামনে বিদ্যমান, যত হাদিসের কিতাব আছে লক্ষ লক্ষ হাদিস এই সাহাবায়ে কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন থেকে বর্ণিত হয়েছে, কিন্তু সাহাবায়ে কেরামের নামের আগে পরে কিছু আছে হাদিসের কিতাবগুলো খুলে খুলে দেখেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم عن أبي هريرة خالي أبو هريرة حضرت ناي علما ناي الحاج ناي مفتي ناي مفسر ناي محدث ناي كيچو ناي خالي كي خالي أبو هريرة عن أبي هريرة عن عبد الله بن عمر عن عبد الله بن عمر عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما عن عائشة رضي الله تعالى عنها خالي نام ছোট একটা নাম এজন্য আমার ভাইরা আজকে আমরা যখনই সাহাবায়ে কেরামের মানহাজ থেকে আদর্শ থেকে আমরা বিচ্যুত হই তখনই আমাদের মধ্যে বিভিন্ন রকমের গোমরাহি নেমে আসে। আমাদেরকে আবার সেই সাহাবায়ে কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের সোনালী যুগে ফিরে যেতে হবে, সেই সালাফদের যুগে ফিরে যেতে হবে, তাহলেই আমরা সঠিক ঈমান এবং আমল সন্ধান পাব, খুঁজে পাব। আল্লাহ পাক আমাদেরকে নির্ভেজাল তাওহীদ এবং বেদাত মুক্ত সুন্নত সবাইকে নসিব করুন, সকলে বলি আমিন। আমার সম্মানিত ভাইরা, আমরা শেষ দিকে ওয়াজ করব না, কিছু কথা বলব। ওয়াজ আর কথায় আবার আমাদের বাংলাদেশে কিছু পার্থক্য আছে, আছে তো জানেন যে ওয়াজ হইল কান ধরে একেবারে গানের সুরে, বিভিন্ন গানের সুরে বিভিন্ন তালে তালে টান দিয়ে সুর তার লয় সব ঠিক রেখে আলোচনা করা, এটাকে বলে আমাদের দেশে ওয়াজ। আর কোরআন এবং সুন্নার কথা বললে ওই রকম গল্প গুজব কিচ্ছা কাহিনী টান লয় এগুলো না থাকলে সেটা ওয়াজ হয় না, সেটা হয় তো হুজুর আপনি এক ঘন্টা ধরে খালি কথাই কইতেছেন, ওয়াজ করবেন কখন? তা ওয়াজ আলহামদুলিল্লাহ পর্যন্ত হয়েছে, এবার আমরা ওয়াজ করব না, খালি একটু কথা বলবো কিছু। কি বসতে রাজি আছেন নাকি ওয়াজ না শুনলে চলে যাবেন? আমরা আলহামদুলিল্লাহ ওয়াজ তো জীবনে অনেক শুনছেন, মুরব্বীরা শুনতে শুনতে কালো দাড়ি সাদা হয়েছে, তা এখন আর ওয়াজ আজকে একটু কম শুনলেন, আর আজকে খালি আলোচনা শুনলেন একটু, ওয়াজ তো শুনছেন আরো শুনবেন ইনশাআল্লাহ। আচ্ছা আমার মুরব্বীরা আমার ভাইয়েরা, আমি দুইটা বিষয়ে সংক্ষেপে কিছু কথা বলবো, সারা রাত কষ্ট দিব না, বেশি লম্বা কষ্ট দিব না, কারণ আপনাদের এই এলাকায় বিশেষ করে ওয়াজ মাহফিল মানে সেখানে বক্তা বিভিন্ন রকমের বিভিন্ন ডিজাইনের বিভিন্ন ফ্যাশনের ড্রেস পরে আসে, লাল কালো হলুদ বিভিন্ন রকমের। আমাদের দেশে নৃত্যশিল্পীরা নাচের শিল্পী আছে না, নাচের শিল্পীরা যে ধরনের ড্রেস পরে আপনাদের এলাকার দেখা যায় অনেক বক্তা ওই রকম নাচের ড্রেস পরে আসে, মাহফিলে গান গায়, মাহফিলে নাচে, বক্তাও নাচে শ্রোতরও নাচে। শীতের দিনে একটু নাচলে শীতও যায় গরমও লাগে ব্যায়ামও হয়, এরকম হয় না? তো সুতরাং আপনাদের কাছে হয়তো ওই ওয়াজ শুনতে শুনতে আজকের মাহফিলে বসে একটু নিরামিষ মনে হবে, গানও গাইতে পারলাম না, নাচতেও পারলাম না, একটু তালে তালে সবাই স্টেজেও শ্রোতারাও নাচে বক্তাও নাচে সব নাচে, তা আজকে একটু নাচা টাচা হইল না, একটু নিরামিষ আলোচনা শুনবেন, রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমরা দুইটা বিষয়ে কথা বলবো, প্রথম বিষয়টা হলো আমরা সঠিক তাওহীদ, সঠিক ঈমান, শিরক মুক্ত তাওহীদি ঈমান এবং বেদাত মুক্ত সুন্নতি আমল, এই দুইটা আমরা বর্তমান জমানায় ফেতনার যুগে ফেতনার সময়ে কোথায় পাব, এই সম্পর্কে আমরা কিছু কথা বলবো। তারপরে আরেকটা বিষয় কথা বলবো যেটা আমাদের সমাজে দৈনন্দিন ভাবে প্রত্যেক ঘরে ঘরে প্রত্যেক বাড়িতে প্রত্যেক সমাজে যেই গুণাগুলো কিছু গুণা আছে, যেই বিষয়গুলো আমাদের কাছে কমন গুণা হয়ে গেছে, যেগুলোকে আমরা গুণা মনে করি না, এই দুটো বিষয়ের উপরে আমরা অল্প কিছু কথা বলবো। আশা করি ইনশাআল্লাহ ধৈর্য ধরে শুনলে আমাদের কিছু কাজে লাগবে ইনশাআল্লাহ। প্রথমে আসি, আপনাদেরকে কিছু জিজ্ঞাসা করলে উত্তর দিতে রাজি আছেন তো নাকি মনে কষ্ট নিবেন? মাশাআল্লাহ, দেখেন নবীনগরের ভাই তো নবীওয়ালা আমল, নবীওয়ালা আখলাক, নবীওয়ালা তরিকা, সুবহানাল্লাহ। আর আপনাদেরকে কি ওয়াজ করব, নগরে হইলো নবীনগর, মানে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ সুন্নার নগরী, এখানে খালি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতেই চলে, এখানে কোনো বেদাত নাই, কি বলেন? কারণ এখানে নামে নবীনগর, নবীনগরে আবার অন্য কাজ তো আসতে পারে না, এখানে সমস্ত কাজ নবীওয়ালা কাজ, সুবহানাল্লাহ। আমার আপনার কাছে সবচেয়ে মূল্যবান সবচেয়ে দামি জিনিসের নাম কি বলেন? মাশাআল্লাহ, দেখেন কত বড় শিক্ষিত শিক্ষক আছে, স্টুডেন্ট শিক্ষিত দেখি আলহামদুলিল্লাহ, এটা বিরাট সৌভাগ্যের ব্যাপার, এইরকম মেধাবী স্টুডেন্ট পাইলে কথা বলতে আলোচনা করতে ক্লাস নিতে খুব মজা। দেখেন বলার আগেই বলে ফেলছে যে আমাদের সবচেয়ে মূল্যবান সম্পদ হইল ইমান, সুবহানাল্লাহ। ইমান আছে বলেই এই শীতের মধ্যে বসে আছে, ইমান যদি না থাকতো সবাইকে বলা হইতো যে এখানে 1000 টাকা করে দেওয়া হবে মাথা পিছু, বা 5000 টাকা করে দেওয়া হইব, এই শীতের মধ্যে কোন কোন শীতের মধ্যে বসে থাকতেন? দেখেন একটা টাকা দেয় নাই, কিছু দেয় নাই, তাও এই কষ্ট করে শীতের মধ্যে বসে আছেন, কিসের কারণে? ইমানের কারণে। আচ্ছা আমাকে আপনাকে যদি বলা হয় যে তোমার ইমানটা বিক্রি করে দাও, তোমাকে সারা পৃথিবীর যত সম্পদ আছে সব দিয়ে দেওয়া হবে, ইমানটা কেউ বিক্রি করবেন না। তাহলে ইমানটা কত দামি, কত মূল্যবান, সমগ্র পৃথিবীর সমস্ত সম্পদের চাইতে ইমানের দাম, ইমানের মূল্য বেশি। সুবহানাল্লাহ। এই জন্য আমরা সবসময় রব্বুল আলমিনের কাছে দোয়া করি, বিশেষ করে জানাজার নামাজে দোয়া করি, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়ামান তাওয়াফফাইতাহু মিন্না ফাতাওয়াফফাহু আলাল ঈমান। এই দোয়া করেন। আপনাদের দেশে কি জানাজার দোয়া এটা না আরেকটা? এই দেশে ওইটা, মাশাআল্লাহ। তাহলে এই দোয়ার মধ্যে আমরা কি বলতেছি, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম। রব্বুল আলামিন যতদিন পর্যন্ত আমাদেরকে দুনিয়ার মধ্যে বাঁচিয়ে রাখবে, যতদিন জীবিত রাখবেন, ফাআহইহি আলাল ইসলাম, আমাদেরকে বাঁচিয়ে রাখেন, ইসলামের উপরে জীবন যাপন করার তৌফিক দেন, ইসলামের উপরে। ওয়ামান তাওয়াফফাইতাহু মিন্না ফাতাওয়াফফাহু আলাল ঈমান। যখন আমাদের মৃত্যুটা দিবেন, কারণ দুনিয়াতে এসেছি যেহেতু মৃত্যুবরণ করতেই হবে, করতেই হবে, মৃত্যু থেকে যত পালাই মৃত্যু থেকে রেহাই নাই, সুতরাং মৃত্যু যখন হবে আমাদের মৃত্যুটা দিও, ফাতাওয়াফফাহু আলাল ঈমান, ঈমানের উপরে মৃত্যুটা দিও। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়া থেকে যাওয়ার সময় টাকা পয়সা বেশি করে নিতে চাই না, দুনিয়া থেকে যাওয়ার সময় বিশাল আকারের প্রভাব প্রতিপত্তি ক্ষমতা নিয়ে যেতে চাই না, সবাই একটাই জিনিস, একটাই দোয়া, দুনিয়া থেকে যাওয়ার সময় যাতে ঈমানটা নিয়ে কবরে যেতে পারি। সুবহানাল্লাহ। মুরব্বীদেরকে জিজ্ঞাসা করবেন, চাচা একটা দোয়ার কথা বলেন যে এই দোয়াটা করব আপনার জন্য, বেশি করব না, একটা দোয়া করব, কি দোয়া করতাম? চাচা বলবে, বাবা একটা দোয়া করিও যাতে ঈমানটা লই কবরে যেতে পারি, আর কোনো দোয়ার দরকার নেই। দোয়া কয়টা? একটা করবে চাচা। কি দোয়া? যাতে ঈমানটা লই কবরে যেতে পারি। সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেক মুসলমান, প্রত্যেকটা মুমিন কবরে যেতে চায় কি নিয়ে? ঈমানটা। আল্লাহর জমিনে আদম আলাইহিসসালাম থেকে শুরু করে এই পর্যন্ত পৃথিবী থেকে যতগুলো মানুষ দুনিয়া থেকে গেছেন, বর্তমান দুনিয়ায় মাটির উপরে মানুষ বেশি নাকি মাটির নিচে মানুষ বেশি? কি বলেন? যদি উপরের মানুষ নিচের মানুষ ক্রিকেট খেলার যদি ধরে জিতবো কারা? যদি বলি খেলা ধরে আপনারা পারবেন নিচের মানুষের সাথে? আল্লাহু আকবার। মাটির নিচে কত লক্ষ লক্ষ বিলিয়ন কোটি কোটি মানুষ মাটির ফেটের ভিতরে। শুনেন, সারা পৃথিবীর মানুষ জীবিত মাটির উপরে, সবগুলা একদিকে, মাটির নিচের একটা খালি, বেশি দরকার নেই। একটার ভয়ে দেখবেন যে সব ফিট হয়ে যাবে। খালি কবরস্থান দিয়ে যদি একজন উঠি দাঁড়াইতে পারে তাহলে অবস্থা সেরা, আর কিছু লাগবে না, বলি ধরা লাগবে না, খালি দাঁড়াইলেই হবে। রাত্রে কবরস্থান দিয়ে হেঁটে যাওয়ার সময় কিছু লাগে না, খালি একটু বাস নড়াচড়া করি উঠলে আপনি লাফ মারি তিন হাত উঠেন। কবরস্থানের এত ভয়, তাহলে সেই কবরস্থান থেকে যদি একজন উঠি দাঁড়াইতে পারে তাহলে তো আর আপনারে কিছু করা লাগবে না, ওখানেই শেষ। তাহলে এই মাটির ভিতরে যে মানুষগুলো আছে আদম আলাইহিসসালাম থেকে এই পর্যন্ত, প্রত্যেকটা মানুষের কামনা ছিল, ইচ্ছা ছিল ঈমানটা নিয়ে মরা, ছিল না? দুনিয়ার মধ্যে বড় বড় কাফের মুশরিক মুনাফিক যারা দুনিয়াতে এসেছিল তাদেরও একটাই মাত্র টার্গেট ছিল ইমান নিয়ে মরার। আবু জেহেল চেয়েছিল ইমান নিয়ে দুনিয়া থেকে মরবে, আবু লাহাব চেয়েছিল ইমান নিয়ে দুনিয়া থেকে মরবে, আবদুল্লাহ ইবনে উবাইও চেয়েছিল ইমান নিয়ে দুনিয়া থেকে মরবে, এরকম তাদের মতো কোটি কোটি মানুষ ইমান নিয়ে মরতে চেয়েছিল। কিন্তু আমার ভাইরা সবাই কিন্তু ইমানটা নিয়ে মরতে পারে নাই, পারছে? কিন্তু আবু জেহেল মনে করত, আবু জেহেল যেই চিন্তাধারায় বিশ্বাসী ওই চিন্তাধারাটাই হলো ইমান। আবদুল্লাহ ইবনে উবাই মনে করত, সে যে চিন্তাধারায় বিশ্বাসী ওই চিন্তাধারাটার নাম ইমান। আবার আবু বকর ওমর উসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা যেই ইমানে যে আকীদায় বিশ্বাস করতেন সেই বিশ্বাসটাকে মনে করতেন তারা ইমান। তিনও দল তিনও গ্রুপ কিন্তু মনে করত তার বিশ্বাসটাই ইমান। আবু জেহেল যদি বুঝত যে তার বিশ্বাসটা ইমান না, সে ওই বিশ্বাসের উপরে থাকতো না। কারণ আমার ভাইরা, আবু জেহেল আল্লাহর ঘরের সভাপতি, আল্লাহর ঘরের পরিচালনার দায়িত্ব পালন করত, বাইতুল্লাহর খেদমত বাইতুল্লাহর খাদেম হওয়া বিরাট সৌভাগ্যের ব্যাপার। বাংলাদেশে 100,000 রাকাত নামাজ পড়ার চাইতে আল্লাহর ঘরে মসজিদে হারামে 1 রাকাত নামাজের ফজিলত বেশি, সুবহানাল্লাহ। সেই বাইতুল্লাহর খাদেম, সেই বাইতুল্লাহর সভাপতি নামটা কি? আবু জেহেল। বাংলাদেশের মসজিদের 100,000 সভাপতি সমান সমান বাইতুল্লাহর একজন সভাপতি, কি বলেন? বাংলাদেশের 100,000 মসজিদের সভাপতি সাহেব তার থেকে বড় পদমর্যাদা, বড় ফজিলতের বাইতুল্লাহর সভাপতি হওয়া। আবু জেহেল কিন্তু সেই বাইতুল্লাহর সভাপতি। হজের মৌসুমে আবু জেহেল প্রতি বছর হজ্জে বাইতুল্লাহ পালন করত, প্রতি বছর হজ করত। আবু জেহেল খালি হাজি না, আবু জেহেল আলহাজ। হাজি আর আলহাজ বুঝেন না, একবার হজ করলে হাজি, তিনবার হজ করলে আলহাজ। আমাদের দেশে কয় একবার করলে হাজি, তিনবার করলে আলহাজ। আবার অনেক সময় তিনবার করা লাগে না, মানে সাধারণ মানুষ করলে হাজি, একটু প্রভাবশালী মানুষ করলে আলহাজ। দুটা এক জিনিস, হাজি যিনি আল্লাহ তিনি। আচ্ছা দেখেন, সাহাবায়ে কেরাম হজ করছেন না? সাহাবায়ে কেরামের নামের আগে আল্লাহ আছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করছেন তার? হাজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন? আলহাজ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন? আলহাজ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলহাজ উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাজি ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন? তাহলে তারা হজ করেন নাই? তো হজ করা অনেকগুলো ইবাদতের মধ্য থেকে একটা ইবাদত। একটা ইবাদত করার পরে যদি আপনি হাজি লাগাইতে পারেন, আলহাজ লাগাইতে পারেন, তো বাকি ইবাদত কেন্দ্রিক তো একটা একটা উপাধি লাগানো দরকার। তাহলে বলতে হবে মুসল্লি, যাকাত আদায়কারী, হাজি, সিয়াম পালনকারী, অমুক হাফেজাহুল্লাহ, তার আগে 7-10 যতগুলো ইবাদত করেন একটা একটা লাগাইতে হবে, কি বলেন? কারণ হজ করা হয় জীবনে মাত্র একবার অথবা দুইবার অথবা তিনবার, কিন্তু প্রতিদিন নামাজ আদায় করা হয় কয়বার? তাহলে যদি একবার করি, যদি হাজি লাগানো হয়, আলহাজ লাগানো হয়, তো দৈনিক 5 বার নামাজ আদায় করে মুসল্লি লাগানো যাবে না কেন? তাহলে তো আপনার নামের আগে মুসল্লিও থাকা দরকার, কি বলেন? আগে লাগাইতে হবে মুসল্লি, তারপরে লাগাইতে হবে কি? হাজি। আবু জেহেল প্রতি বছর হজ করত, খালি হজ করত না, হাজিদের যাবতীয় ব্যবস্থাপনার দায়িত্ব পালন করত, আমিরুল হজ, হজের আমির সাহেব আবু জেহেল। খালি হাজি না, কি আমিরুল হজ, হজের আমির সাহেব। হজের আমির সাহেব কি করত? আমির সাহেব হারামের সীমানার বাহিরে হাজিদেরকে নিয়ে যেত, হারামের সীমানার বাহিরে গিয়ে সমস্ত কাপড় চোপট খুলে রেখে আসতো। হারামের সীমানা আছে না ওইদিকে, আপনার চতুর্দিকে একটা লম্বা সীমানা আছে হারামের সীমানা, এই সীমানার বাহিরে গিয়ে আবু জেহেল হাজি সাহেবদেরকে নিয়ে সবার কাপড় চোপট খুলে রেখে আসত। কারণ কি? আবু জেহেলরা যুক্তি পেশ করত, যেই কাপড় চোপট পরে আমরা গুনার কাজ করেছি, আল্লাহর নাফরমানি করেছি, ওই কাপড় চোপট পরে বাইতুল্লাহর তাওয়াফ করা যাবে না, হারামের সীমানার মধ্যে কাপড় পরে ঢুকা যাবে না, কাপড়টা হারামের সীমানার বাহিরে রেখে উলঙ্গ হয়ে বাইতুল্লাহর তাওয়াফ করতে আসতো। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াত নাজিল করেছেন, ইয়া বানী আদামা খুজু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, ও বানী আদম মসজিদে যাওয়ার সময় দুনিয়ার কোন মসজিদে কাপড় চোপট খুলে মসজিদে যাওয়া যাবে না, মসজিদে গেলে সবচেয়ে সুন্দর পোশাকটা সুশোভিত হয়ে সুন্দর করে সেজে গুজে মসজিদে যাও। সুবহানাল্লাহ। তাহলে আমিরুল হজ আবু জেহেল, আমিরুল হজ আবু জেহেল হজ করতো হাজিদেরকে নিয়ে হারামের সীমানার বাহিরে কাপড় চোপট খুলে হারামের সীমানায় ঢুকত। যখন আল্লাহর ঘরে বাইতুল্লাহর তাওয়াফ করত, হাজিদেরকে নিয়ে সবাই সমস্বরে পড়ত, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা ইল্লা শারীকান হুয়া লাকা তামলিকুহু ওয়া মা মালাক। তালবিয়া হইছে, আমরা পড়ি কি ইব্রাহিমি তালবিয়া, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাক যে তালবিয়া শিখেছেন সেটা হলো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এটা হলো ইব্রাহিমি তালবিয়া। আর ওই মানুষগুলো আবু জেহেল আবু লাহাবেরা তারা কার বংশধর? এবার কথা কয় না জি, সব ফেল, আজকে জিরো পাইছে। ইব্রাহিম আলাইহিসসালামের বংশধর কয় কি? আল্লাহর রাসূল আবু জেহেল আবু লাহাবরা কিন্তু আল্লাহর রাসূল, এই কথা বাংলার মানুষ জানে না। আবু জেহেল আবু লাহাবরা ইব্রাহিম আলাইহিসসালামের বংশধর, ইসমাঈল আলাইহিসসালামের বংশধর। তাহলে ইসমাঈল আলাইহিসসালামের বংশধর, ইব্রাহিম আলাইহিসসালামের বংশধর, এরা আল্লাহর রাসূল না? বাংলাদেশের মানুষ আল্লাহর রাসূল শুনলে এমন দৌড় মারে যে ওরে আল্লাহ, এখানে আল্লাহর রাসূল এসে গেছে। তা আবু জেহেল আবু লাহাব তো আল্লাহর রাসূল, কি বলেন? তা আল্লাহর রাসূলে কি হয়েছে? জাহান্নামী হয়েছে। আল্লাহর রাসূল হই জান্নাতে যেতে পারে নাই। আল্লাহর রাসূল যিনি হবেন, আহলে বাইত যিনি হবেন, তিনি কোনোদিন শিরক করতে পারেন না, তিনি কোনোদিন জীবনেও সুন্নতের বাইরে বেদাত করতে পারে না। কোন শিরককারী কোন বেদাতকারী কিয়ামত পর্যন্ত আহলে বাইতের সদস্য হবে না। শিরকও করে বেদাতও করে, আবার কয় আমরা আল্লাহর রাসূল, নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূল যারা আহলে বাইত যারা, তাদেরকে সদাকা দেওয়া যাবে না, যাকাত দেওয়া যাবে না, তারা সম্মানের অধিকারী কিয়ামত পর্যন্ত। কারণ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলছেন, আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাচ্ছি, কিতাবুল্লাহ সুন্নতে নবী। আরেক হাদিসে বলছেন, আমি দুটো জিনিস রেখে যাচ্ছি, একটা কিতাবুল্লাহ আরেকটা আহলে বাইতি। এখানে সুন্নতে নবী না বলে আহলে বাইতি বলছেন, এই জন্য যে সুন্নতে নবীর ধারক বাহক হবে, সুন্নতের ধারক বাহক অনুসারী হবে আহলে বাইতরা। সুবহানাল্লাহ। এখন আমরা দেখি বাংলাদেশে খালি কইলে হয়েছে যে আহল, যদি বলে যে আওলাদের রাসূল, আবু জেহেল আবু লাহাবের দাবি করতো তারা আওলাদের রাসূল, তারা বলতো আমরা ইব্রাহিমের বংশধর, ইসমাঈলের বংশধর। আচ্ছা, ইব্রাহিম আলাইহিসসালাম তালবিয়া রেখে গেলেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাওয়াল মুলক লা শারীকা লাক। আর ইব্রাহিমের বংশধর লোকেরা কি করল, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আবু জেহেল আল্লাহ বিশ্বাস করত কি করত না? না করলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলছেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারীকা লাক, এ পর্যন্ত ঠিক আছে, লাব্বাইকা লা শারীকা লাক, লা শারীকা লাক বলছে আবু জেহেল এ পর্যন্ত। এরপরে তারা নতুন করে লাগাইছে, যোগ করছে, ইল্লা শারীকান হুয়া লাকা তামলিকুহু ওয়া মা মালাক। আবু জেহেলরা বলল, শোনো আল্লাহ, আমরা হজ করার জন্য এসেছি হাজির, তোমার কোনো শরীক নাই, তবে তুমি যাদেরকে নিজে শরীক বানাইছো, আমরা কিন্তু বানাই নাই, আমরা নির্দোষ, বানাইছো কে? ইল্লা শারীকান হুয়া লাকা তামলিকুহু ওয়া মা মালাক, তুমি যাদেরকে তোমার সাথে শরীক বানাই নিছো, আমরা কিন্তু বানাই নাই। আচ্ছা, কাদেরকে বানাই নিছে তারা ওখানে? এই যে তুমি বানাই নিছো বলে কাদেরকে বুঝাইতো? বাইতুল্লাহর ভিতরে, কাবার ভিতরে যে 360টা মাবুদ তারা বানিয়ে রেখেছিল, ওই মাবুদ গুলাকে তারা বলতো আল্লাহ, এগুলা আল্লাহর সাথে শরীক করে নিছে, নাউজুবিল্লাহ। আচ্ছা, 360 জনের যে মূর্তি বানাইছে, মাবুদ বানাইছে, এগুলা কি কোনো চোর ডাকাতের মাবুদ নাকি? চোর ডাকাত, সন্ত্রাসী, খারাপ মানুষ, কার মূর্তি? এগুলো সবগুলো আম্বিয়া আলাইহিমুসসালামের, নবীদের মূর্তি, ঈসা আলাইহিসসালামের মূর্তি, মুসা আলাইহিসসালামের মূর্তি, ইব্রাহিম আলাইহিসসালামের মূর্তি, ইসমাঈল আলাইহিসসালামের মূর্তি, তারপরে ইসহাক আলাইহিসসালামের মূর্তি, ইয়াকুব আলাইহিসসালামের মূর্তি, এমন কি বড় বড় বুজুর্গানে দিন, বড় বড় আউলিয়ায়ে কেরাম যারা ছিলেন তাদের মূর্তি, একটা মানুষও, একটা মূর্তিও তারা কোন চোর ডাকাত সন্ত্রাসী খারাপ মানুষের মূর্তি তারা বানায় নাই, সবগুলা ভালো ভালো মানুষ, বড় বড় বুজুর্গ আল্লাহ ওয়ালা মানুষ। তারা মনে করত আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা তাকে আল্লাহ রাব্বুল আলামিন এদের মধ্যে বন্টন করে দিছেন, এই বিশ্বাস পোষণ করে আল্লাহর ঘরের হজ্জে বাইতুল্লাহর তাওয়াফ করে, সেই তাওয়াফের ভিতরেও তালবিয়ার মধ্যে লাগাই দিছে লাব্বাইকা লা শারীকা লাক ইল্লা শারীকান হুয়া লাকা তামলিকুহু ওয়া মা মালাক। আমার ভাইরা, আমি যে কথাটা বলতে চেয়েছিলাম, আবু জেহেল আবু লাহাবরা প্রতি বছর হজ করত, এমনকি হজ করার পরে হাজিদের যাবতীয় থাকা খাওয়া সব ব্যবস্থাপনাও করত আমিরুল হজ। আবু জেহেল যেদিন বদরের যুদ্ধে রওনা দেয়, সহিহ আল বুখারীর হাদিস, সেদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য রওনা দিয়েছে, বাইতুল্লাহর গিলাব ধরে আবু জেহেল আল্লাহর কাছে কান্দে, বাইতুল্লাহর গিলাব ধরে বলতেছে রব্বুল আলামিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য রওনা দিলাম, কারণ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বাপদাদা পূর্বপুরুষের যেই ধর্ম, বাপদাদা পূর্বপুরুষের যেই দিন, সেই ধর্মটা ধ্বংস করে দিতেছে, আমরা আমাদের বাপদাদার ধর্মকে রক্ষা করার জন্য, যুদ্ধ করার জন্য রওনা দিলাম, আল্লাহ আমাদেরকে তুমি বদরের ময়দানে বিজয়ী করিও। কার দোয়া? আবু জাহেলের দোয়া। কার কাছে করতেছে? আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে করতেছে। তাহলে আমার ভাইরা, আবু জাহেল হজ করলো, বিরাট গুরুত্বপূর্ণ ইবাদত করলো, হাজিদেরকে খাওয়াইলো, হাজিদেরকে পানি পান করাইলো, হাজিদের থাকার ব্যবস্থা করলো, খাওয়ার ব্যবস্থা করলো, আবু জাহেল আল্লাহর কাছে বাইতুল্লাহর গিলাব ধরে দোয়াও করলো, আবু লাহাব এরকম সমস্ত ইবাদত করেছে, এমনকি আবু লাহাব প্রতি বছর ওই বাইতুল্লাহর মোতাবাল্লি হয়ে আল্লাহর ঘরের সম্পদ চুরি করত। আবু লাহাব বাইতুল্লাহর আল্লাহর ঘরের মোতাবাল্লি ছিল, মোতাবাল্লি সাহেব, মোতাবাল্লি সাহেব প্রতি বছর চুরিও করত। মোতাবাল্লি সাহেবের যে বেগম সাহেব ছিল, ওই বেগম সাহেব প্রতি বছর বলে দিত, সামনের বার হজ আসলে কিন্তু আমাকে অমুক অমুক গয়নাগুলা কিনে দিতে হইব, বানাই দিতে হইব। যেমন আমাদের ভাবিরা ঈদের সময় আসলে বলি দে, সামনের ঈদে কিন্তু আমাকে গরুর জামা, ছাগলের জামা, বিভিন্ন রকমের জামা আমাকে কিনে দিতে হবে, বলে না জি? এইরকম আবু জেহেলের, আবু লাহাবের বুয়া হজ আসলে বলে দিত যে সামনের হজে কিন্তু এটা এটা দিতে হইব। এই জন্য সিরাতে ইবনে হিশামের মধ্যে সুন্দর একটা ঘটনা আছে, আবু লাহাব একবার হজের পরে, বর্তমানে আল্লাহর ঘরের কোনো দান বাক্স নাই, বর্তমানে বাইতুল্লাহর কিন্তু কোনো দান বাক্স নাই, মানুষের থেকে টাকা নেওয়া হয় না বাইতুল্লাহ, কিন্তু আবু লাহাব আবু জাহেলের যুগে বাইতুল্লাহর বিশাল দান বাক্স ছিল। হজের সময় সবাই যখন হজ করতে আসতো, সবাই বাইতুল্লাহর জন্য টাকা পয়সা দিয়ে যেত। হজ শেষ হয়ে গেছে, সমস্ত স্বর্ণ চাঁদি টাকা পয়সা সব বাইতুল্লাহর সামনে হাজির। আবু লাহাব ওই বাইতুল্লাহর সামনে আল্লাহর ঘরের দিকে ফিরে দাঁড়াইছে, দাঁড়ায় দাঁড়ায় বলতেছে, হাজা বাইতুল্লাহ, আনা আব্দুল্লাহ, আখাস্তু বিবিসমিল্লাহ, এটা হলো আল্লাহর ঘর, হাজা বাইতুল্লাহ, এটা হলো ঘর হলো আল্লাহর, আনা আব্দুল্লাহ, আমি হলাম ওই আল্লাহর গোলাম, ওই আল্লাহর বান্দা, আখাস্তু বিবিসমিল্লাহ, আল্লাহর নাম নিয়ে এখান থেকে কিছু নিলাম, সবই আল্লাহর, ঘরও আল্লাহর, আমিও আল্লাহর, নিলামও আল্লাহর নামে, বাস। তাহলে আর আরাম হইল কি, অবৈধ হইল কি? পিছন থেকে আল্লাহর এক বান্দা দেখে গেছে, আবু লাহাবের চুরি করতেছে, আল্লাহর ঘরের সম্পদ নিতেছে, বিশাল এক লাঠি নিয়ে এসে দিছে মার, মারি কয় হাজা দরবুল্লাহ, ও আবু লাহাব তুমিও আল্লাহর ঘরও আল্লাহর, মালও আল্লাহর, এই মায়েরও আল্লাহর, মার মায়েরও আল্লাহর, হাজা দরবুল্লাহ। তাহলে বোঝা যায় এরা বাইতুল্লাহর মোতাওয়াল্লি সভাপতি চুরিও করত, কিন্তু আবার মনে করিয়েন না যে আমাদের দেশের মোতাওয়াল্লিরা সভাপতিরা চুরি করে, নাউজুবিল্লাহ, আমরা আমাদের দেশের মোতাওয়াল্লি সভাপতি ভাইদেরকে বলতেছি না, এটা হলো সেই জাহিলি যুগের আবু জাহেল আবু লাহাব, যে বাইতুল্লাহর মোতাওয়াল্লিয়া সভাপতির অবস্থা। আমার কথাটার মূল উদ্দেশ্য হলো, আমার ভাইয়েরা, আবু জাহেল আবু লাহাবেরা আল্লাহর এত ইবাদত করার পরেও তারা কিন্তু ইমানদার হইতে পারে নাই, ইমান নিয়ে কবরে যেতে পারে নাই, পারছে না, কেন পারল না, এটা প্রশ্ন না, পারল না কেন, পারে নাই, কারণ তারা ইবাদত করছে, আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করেছে, কিন্তু তাদের বিশ্বাসের মধ্যে, তাদের ইবাদতের মধ্যে শিরক ছিল, তাদের ইবাদতের মধ্যে শিরক মিশ্রিত ছিল, তাদের ইমানের ভিতরে শিরক মিশ্রিত ছিল, তাদের ইমানটা শিরক মুক্ত তাওহীদি ইমান ছিল না, তাদের ইমানটা বিশুদ্ধ ইমান ছিল না, শিরক মুক্ত ইমান ছিল না, তাদের ইমানের ভিতরে শিরক ছিল। কিরকম শিরক ছিল? আল্লাহর ঘরে হজ করত, বিশ্বাস করত এই বাইতুল্লাহর মালিক যিনি, ওই বাইতুল্লাহর মালিক নিজে তার মুকাররাবিনদেরকে অনেক ক্ষমতা দিয়ে দিছে, আল্লাহর ক্ষমতাকে বিভাজ্য করে বন্টন করে নিত, মনে করতো কাউকে সম্পদের মালিকানা দিয়ে দেওয়া হয়েছে, কাউকে এলেমের মালিকানা দিয়ে দেওয়া হয়েছে, কাউকে মান সম্মানের মালিকানা দেওয়া হয়েছে, এক একজনকে এক একটা দিয়ে দেওয়া হয়েছে, তার কাছে চাইলেই পাওয়া যাবে। শিরকে বিশ্বাস নিয়ে হজ করত, শিরকে বিশ্বাস নিয়ে আল্লাহর কাছে দোয়া করত, এজন্য এত ইবাদত করার পরেও আবু জেহেল কিন্তু ইমান নিয়ে কবরে যেতে পারে নাই, আবু লাহাব ইমান নিয়ে কবরে যেতে পারে নাই। আমার সম্মানিত ভাই এবং বোনেরা, লক্ষ্য করে গভীরভাবে দেখুন, আমাদের সমাজের সব ভাই বোন ইমান নিয়ে কবরে যেতে চায়, কিন্তু ইমানের ভিতরে অসংখ্য শিরক মিশ্রিত আছে, অনেক শিরক আমাদের ইমানের ভিতরে ঢুকে আছে। আমার ভাইয়েরা, আপনাদের হাত পা ধরে বলি, ও আমার ভাইয়েরা, আমার বোনেরা, এই দেশে আমরা যে দাওয়াত দিই সেই দাওয়াতটা হলো শিরকের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে। আমার ভাইরা ইমানটা বিশুদ্ধ করেন, আমার বোনেরা ইমানটা বিশুদ্ধ করেন, এটাই আমাদের দাওয়াত। আপনাকে হানাফি মাজাব ছাড়ার জন্য দাওয়াত দিই না রে ভাই, হানাফি মাজাব ছাড়ি দেন, হানাফি মাজাব ছাড়ি দেন, এই কথা আমরা কোনো জায়গায় কোনো ভাই বোনের দাওয়াত দিই না। আমাদের দাওয়াত হলো শিরকের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে। আমরা বলি ভাইরা ইমানটাকে শিরক মুক্ত, তাওহীদে ইমান বানান, ইমানটাকে শিরক মুক্ত করেন, নির্বেজাল তাওহীদে ইমান লই কবরে যান। আমল যা করেন সামান্য আমল, এই আমলটা বেদাত মুক্ত করেন, সুন্নতি আমল করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমলটা করছেন আপনি আমিও সেইভাবে করি, এটা হলো আমাদের দাওয়াত। তাহলে আপনি যদি আমাকে বলেন আপনি যেহেতু শিরকের বিরুদ্ধে বেদাতের বিরুদ্ধে, আপনি হলেন লা শিরকি লা বেদাতি, কিন্তু আমার ভাইরা তখন খুব ব্যথা লাগে যখন আমাদেরকে লা শিরকি লা বেদাতি না বলে যখন বলেন লা মাযহাবি। মাযহাবের বিরুদ্ধে তো আমরা কোনো কথাই বলি না, আমাদেরকে বলবেন লা শিরকি লা বেদাতি, যে এরা শিরক করে না, এরা বেদাত করে না, শিরক বেদাত দেখতে পারে না। আমাদেরকে বলবেন আমার ভাইরা এবং বোনেরা, আমাদের দাওয়াত শুধু দুইটা, ভালো করে মনে রাখবেন, এবং এটা প্রত্যেক মুসলমানের দাওয়াত, প্রত্যেক নবীওয়ালা দাওয়াত, শিরক মুক্ত তাওহীদি ইমান এবং বেদাত মুক্ত সুন্নতি আমল। এটা চায় না এমন মানুষ বাংলাদেশে আছে কিনা? কি আছে? একজনও নাই। বাংলাদেশের প্রত্যেকটা মুসলমান ভাই বোন চায় তার ইমানটা শিরক মুক্ত হোক, সে বিশুদ্ধ ইমান নিয়ে কবরে যাক। প্রত্যেকটা ভাই বোন চায় তার আমলটা সুন্নত অনুযায়ী হোক, বেদাত মুক্ত হোক। কিন্তু সমস্যা হলো বিভিন্ন কারণে আমাদের ওই ভাই বোন গুলো এটা যে শিরক এটা বুঝতে পারে না। শিরক করে, এবাদত মনে করে, মনে করে এটা এবাদত, এই কথা মনে করে করে, শিরক মনে করে করে না। আল্লাহর যে বান্দা বান্দিগুলো কবরের সামনে যায় সেজদা দিতেছে, ইমান হারা হইতেছে, ওই ভাই বোন গুলো যদি জানতো কবরের সামনে সেজদা দিলে ইমান চলে যায়, ওই ভাই বোনদেরকে কোটি কোটি টাকা দিলেও কবরের সামনে একটা সেজদা করানো যাইতো না। যদি বলতেন যে আপনাকে 1 কোটি টাকা দিব একটা সেজদা করেন কবরের সামনে, হে জীবনেও করতো না। সে মনে করতেছে এই কবরের সামনে সেজদা করলে ইবাদত হয়, এটা শিরক, এই কথা সে বুঝে নাই। আমাদের ভাই বোনেরা বিপদে পড়লে সাথে সাথে মান্নত করে, অমুক মাজারে অমুক দরবারে 10টা টাকা দিমু, 100 টাকা দিমু, 500 টাকা দিমু, সিন্নি দিমু, গরু দিমু, ছাগল দিমু। ওই ভাই বোন যদি জানতো এরকম কোন কবরের নামে, কোন ওলিয়াউলিয়ার নামে, কোন বুজুর্গের নামে মান্নত করলে ইমান চলে যায় শিরক, এটা যদি সে জানতো, টাকা দেওয়া তো দূরের কথা, সিন্নি দেওয়া তো দূরের কথা, গরু ছাগল দেওয়া তো দূরের কথা, বরং তাকে কয়েক কোটি টাকা দিলেও তার পকেট থেকে কিছু বাইর হইতো না। কিন্তু সেই ভাই সেই বোন মনে করতেছে সেখানে দিলে আল্লাহ খুশি হয়, সে কিন্তু ওই ওই জায়গায় দিতেছে আল্লাহকে খুশি করার নিয়তে, খুশি করার জন্য দিতেছে। এই জন্য আমাদের এই ভাই বোন গুলাকে যদি বুঝাইতে পারি কোরআন সুন্না দিয়ে এবং অত্যন্ত আদরের সাথে, মহব্বতের সাথে, ঝগড়াঝাটি দিয়ে, মারামারি দিয়ে, বাহাস মনাজারা দিয়ে না, আদরের সাথে মহব্বতের সাথে যদি বুঝাইতে পারি ভাই এই কাজগুলো শিরক, এই কাজগুলো শিরক, এই কাজগুলো করলে ইমান চলে যায়, এই কাজগুলো করলে আপনি বিশুদ্ধ ইমান নিয়ে কবরে যেতে পারবেন না, এটা যদি বুঝাই দিতে পারি আমরা বাংলার মানুষের কাছে, বাংলার প্রত্যেকটা মুসলমান ইনশাআল্লাহ শিরক মুক্ত হবে। বাংলার প্রত্যেকটা মুসলমান সুন্নতকে ভালোবাসে, এজন্য দেখবেন সব জায়গায় খালি দারুস সুন্না, দারুস সুন্না, সুন্নতের কথা সবাই আমরা বলি। যত রকমের বেদাত আছে যদি বাংলার মুসলমান বুঝতো এগুলো বেদাত, কোটি কোটি টাকা দিয়েও বেদাত করানো যাইতো না। বাংলার মানুষ নিজের পকেটের টাকা খরচ করে বেদাত করে, যদি বুঝতো উল্টা তাকে টাকা দিলেও সেই জীবনে কোনোদিন বেদাত করতে রাজি হইতো না। কারণ যত রকমের বেদাত আছে, কুল্লু বেদাতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, সমস্ত বেদাত গোমরাহি, সমস্ত বেদাত জাহান্নামে যাওয়ার কারণ। মানে ভালো কাজ করি, সুন্দর কাজ করি, জাহান্নামে যেতে হয়। খারাপ কাজ করে জাহান্নামে গেলে এত আফসোস লাগে না, কিন্তু ভালো কাজ করে, সুন্দর কাজ করে জাহান্নামে গেলে সেটার মতো আফসোস আর দ্বিতীয় কোনোটা নাই। বেদাত গুলো সব সুন্দর, বেদাত সব সুন্দর। আপনি দেখবেন জমিনের মধ্যে মূল ফসলের চাইতে আগাছাগুলো থাকে বেশি সবল, বেশি সুন্দর। দেখবেন ধান লাগাইছেন, ধানের ভিতরে যেটা আগাছা এটা সারও লাগবে না, কিচ্ছু লাগবে না, এমনি দেখবেন যে বিশাল হয়ে সবার উপরে উঠে গেছে। বেদাত গুলো হইলে এরকম আগাছা, এইগুলো এইভাবে লাভ মারি সবল সুস্থ হয়ে উপরে উঠে যায়। এগুলো মূল ধানকে, মূল ফসলকে দেখবেন ওইটা ছাদ দিয়ে ধরে রাখে, ওগুলোকে বাড়তে দেয় না। আগাছা পরিষ্কার না করলে ওগুলা বাড়তে পারে না। সুন্নাত হলো মূল ফসল, মুসলিমের জমিনে মূল আমল হলো সুন্নাত। বেদাত হলো ওই আগাছাগুলো, হলো বেদাত ওই আগাছাগুলো সবল হয়ে সুন্নাতকে চাপ দিয়ে ধরে রাখে। এজন্য যেখানে একটা বেদাত চালু হয় সেখান থেকে একটা সুন্নাত উঠে যায়, যেখানে একটা বেদাত চালু হবে সুন্নাত উঠে যাবে। দেখেন আমি কয়েকটা জিনিস বলি, আমার ভাইয়েরা শুনেন। দরুদ পড়া সুন্নত নাকি বেদাত? দরুদ পড়া অন্যতম একটা গুরুত্বপূর্ণ ইবাদত, যে ইবাদতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কোরআনে কারিমের আয়াত নাজিল করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সুবহানাল্লাহ, দরুদ এবং সালাম এত গুরুত্বপূর্ণ একটা ইবাদত, যেই ইবাদতের ব্যাপারে রাব্বুল আলামিন ইমানদারদেরকে সম্বোধন করে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। তাহলে ইবাদত বানানোর মালিকানা ইবাদত বানাবে কে? আল্লাহ রাব্বুল আলামিন বানাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনে দেখাই দিবেন, আল্লাহ অর্ডার দিবেন, ওই অর্ডারটা বাস্তবায়ন কেমনে করতে হবে সেটা দেখাবেন কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কারণ রাব্বুল আলামিন সূরা আন-নাহলের 44 নম্বর আয়াতে বলে দিবেন, ইন্না আনসালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম, দুনিয়ার মানুষের জন্য আমি যা কিছু নাজিল করি এগুলোর বয়ান করবেন, ব্যাখ্যা দিবেন আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি এগুলো ব্যাখ্যা করে বুঝাই দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিবেন, ওয়া আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। কেমনে নামাজ কায়েম করবেন? সালাতের এক অর্থ আছে আরবিতে নাস, রাকস, নাসকেও আরবিতে সালাত বলে। আচ্ছা, আল্লাহ বলছেন ওয়া আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়ান দেখলেন না, হাদিস দেখলেন না, কোরআন দেখে আমল করা শুরু করলেন, আপনি মনে করবেন আল্লাহ মনে হয় আমাদেরকে নাচতে বলছে। সবাই মিলে নাচলেন আর কইলেন সালাত কায়েম করছি। তাহলে সালাত কেমনে কায়েম করবেন এটা শিখতে হবে কার থেকে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে। সমস্ত ইবাদত শিখতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে। ইমান আনতে হবে কার মত বলেন দেখি? হয় নাই? ইমান আনতে হবে সাহাবায়ে কেরামের মত, আমল করতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মত। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মত ইমান কোন মানুষের পক্ষে আনা সম্ভব না। নবী সাল্লাল্লাহু আলাইহি জিবরিল আলাইহিস সালামকে দেখছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, সপ্তম আকাশ দেখেছেন, ফেরেশতাদেরকে দেখেছেন, সমস্ত নবীদেরকে দেখেছেন, আরো কত জিনিস দেখেছেন। আমি আপনি কি দেখছি? কিচ্ছু দেখিনি। তাহলে আমি আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি মতো ইমান আনতে পারবো? কিন্তু সাহাবায়ে কেরামের মতো ইমান আনতে হবে। সাহাবায়ে কেরামের মতো ইমান যদি আনি তাহলে হেদায়েত। রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলে দিয়েছেন, ফা ইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও, যদি তারা তোমাদের মতো ইমান আনে তাহলে তারা হেদায়েতের উপরে আছে। এখানে তোমরা কারা? সাহাবায়ে কেরাম। وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ যখন তাদেরকে বলা হয় ঈমান আনো যেভাবে ওই মানুষগুলো ঈমান আনছে, মানুষগুলো কারা? সাহাবায়ে কেরাম, নবীর যুগের মানুষ। ঈমান আনতে হবে সাহাবায়ে কেরামের মতো, কিন্তু আমলটা করতে হবে হুবু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। তাহলে দরুদ নামাজ যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছেন, রোজা যেমন শিখাইছেন, হজ যেমন শিখাইছেন, যাকাত যেমন শিখাইছেন, দরুদ কি নবী শিখান নাই নাকি? শিখাইছেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দরুদগুলো শিখাইছেন সেগুলো কিয়ামত পর্যন্ত এবাদত। এরপরে যদি মানুষ বানায় বানায় এবাদত বানায় সেগুলো এবাদত না। দরুদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো বানাই দিছেন এর বাহিরে নিজে নিজে বানাইবার অধিকার কারো? কবিতার দরুদ এক জিনিস না, কবিতা এক জিনিস, দরুদ এক জিনিস, কবিতা এক জিনিস, দরুদ আর কবিতা এক জিনিস না। দরুদ হলো ইবাদত, কবিতা ইবাদত না। কবিতা লিখলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায় আপনার কিছু সওয়াব হবে, মুস্তাহাব। আপনি কবিতা লিখতে পারেন, শিরক মুক্ত কবিতা, আপনি শিরক মুক্ত কবিতা পড়তে পারেন, লিখতে পারেন, কবিতা আবৃত্তি করতে পারেন, কিন্তু এটা কোনোদিন ইবাদত না। তাহলে বলেন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। দরুদ না কবিতা? কবিতা এটা দরুদ না। অথচ বাংলার ঘরে ঘরে লক্ষ লক্ষ মুসলমান মনে করে এটা দরুদ, লক্ষ লক্ষ মুসলমান মনে করে কি দরুদ, অথচ এটা কবিতা। বাংলার মানুষ এই কবিতাকে যখন দরুদ বানাইছে, দরুদ মনে করে করে কবিতা পড়ে। বাংলার মানুষ আসল দরুদ যেগুলো নবী সরাসরাম শিখাইছেন ওই দরুদ আর পড়ে না। বেদাত চালু হওয়ার কারণে দরুদের সুন্নত মুসলমান থেকে উঠে গেছে। কবিতা পড়ি পড়ি মনে করে দরুদ পড়তেছে আর দরুদে পড়ে না, দরুদও বুঝে না। মিলাদ আর দরুদ দুটার এক জিনিস মনে করে বাংলার মানুষ। নতুন বাড়ি উদ্বোধন করে কয় হুজুর একটা মিলাদের দাওয়াত, ঘর উদ্বোধন করে কয় মিলাদের দাওয়াত, তারপরে গাড়ি উদ্বোধন করে মিলাদের দাওয়াত, যেটা উদ্বোধন করে সব মিলাদ, সব মিলাদ, সকালেও মিলাদ, দুপুরেও মিলাদ, রাত্রেও মিলাদ। মিলাদ মানে জন্ম অনুষ্ঠান, জন্ম বৃত্তান্ত। তো জন্ম তো বছরে একবার হয়, সকালে দুপুরে সন্ধ্যায় বিকালে সারাদিন কেমনে মিলাদ আর মিলাদ হয়? মিলাদ খারাপ জিনিস না, মিলাদ ভালো জিনিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বৃত্তান্ত, এটা যদি কোরআন সুন্নার মধ্যে আল্লাহ এবং আল্লাহ রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মিলাদ বর্ণনা করেছেন সেটা যদি আমরা বয়ান করি, আলোচনা করি, শুনি, ফজিলত সওয়াবের কাজ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত বাড়বে। কিন্তু মিলাদের নামে কবিতা গাইলাম, গান গাইলাম আর বললাম এটা নবীর মিলাদ, এটার সাথে মিলাদের কোনো সম্পর্ক নাই। মিলাদ এক জিনিস, ওইগুলা আমরা যেগুলা করতেছি এগুলো আরেক জিনিস। আবার দেখা যায় আপনি যদি ওগুলোর বিরুদ্ধে কইতে যান, কয় মিলাদের বিরুদ্ধে কইতেছে? মিলাদের বিরুদ্ধে না, মিলাদের নামে যেগুলা হচ্ছে সেগুলোর বিরুদ্ধে। আমরা কোনো ওলি আউলিয়ার বিরুদ্ধে না, সমস্ত ওলি আউলিয়াদেরকে আমরা বিশ্বাস করি, সম্মান করি, ওলি আউলিয়াদের কারামতকে আমরা আকীদার অংশ মনে করি। কিন্তু ওলি আউলিয়ার নামে যে সকল শেরেক করা হয় সেইগুলার বিরুদ্ধে আমরা, আমরা কোনো ওলি আউলিয়ার বিরুদ্ধে না। কিন্তু ওলি আউলিয়ার কবরকে কেন্দ্র করে যে সকল শেরেক করা হয় সে শিরকের বিরুদ্ধে আমরা। তা আমরা যখন শিরকের বিরুদ্ধে কই, কয় দেখো এরা ওলি আউলিয়া মানে না, এরা ওলি আউলিয়া বিরোধী, ওলি আউলিয়ার সম্মান করতে জানে না। সম্মান কেমনে করতে হয় সেই সম্মান আমাদেরকে সাহাবায়ে কেরাম শিখাই দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমিনে সম্মান সবচেয়ে বেশি করছে কারা? এখন দেখা যায় আমাদের দরদ এত বেশি হয়ে গেছে সাহাবায়ে কেরাম থেকেও বেশি দরদ। সাহাবায়ে কেরাম যে পদ্ধতিতে দরদ পড়ে নাই সাহাবায়ে কেরাম, কি সাহাবায়ে কেরাম দরদ পড়া ছাড়া আল্লাহর ওলি হয়ে গেছে? সমস্ত সাহাবায়ে কেরাম দরদ পড়ছেন। সাহাবায়ে কেরাম বালাগালুলা পড়ি আল্লাহর ওলি হয়েছে না বালাগালুলা ছাড়া আল্লাহর ওলি হয়েছে? সাহাবায়ে কেরাম যদি তাবেঈনে কেরাম যদি তাবে তাবেঈনে কেরাম যদি বালাগালুল্লাহ ছাড়া আল্লাহর ওলি হইতে পারে, আমি আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিকানো দরুদ পড়ে ওলি হইতে পারবো না কেন? কি বলেন আমার ভাইরা এবং বোনেরা, আমি যে কথাটা বলতেছিলাম, একটা বেদাত চালু হলে আরেকটা সুন্নত উঠে যায়। দরুদের নামে যখন বিভিন্ন রকমের বেদাত চালু হয়েছে, মূল দরুদের সুন্নত জমিন থেকে উঠে গেছে। জিকিরের নামে যখন অসংখ্য বেদাত চালু হয়েছে, তখন মূল সুন্নতের জিকির উঠে গেছে জমিন থেকে। জিকিরের নামে কত বেদাত, জিকিরের নামে বেদাত দেখছেন? এখন আর বলার দরকার নাই, এখন ফেসবুক ইন্টারনেট খুললে শীতকালীন জিকির, গরমকালীন জিকির, বসন্তকালীন জিকির, কোদালি জিকির, লাফানি জিকির, বিভিন্ন রকমের অঙ্গভঙ্গি করে করে কত রং বেরঙ্গের জিকির প্রতিদিন দেখা যায়, দেখছেন না? কল্লা বলি এদিকে টান মারবা, ইল্লাল্লাহ বলি এখানে ধাক্কা মারবা, কলবের সব কিছু পরিষ্কার হয়ে যাইব। কে কইছে এই কথা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন? তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি না বলেন, আমি জানলাম কেমনে এখানে ধাক্কা দিলে পরিষ্কার হইব? কে বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বলে দিতেন যে আমার উম্মতরা শুনো, জিকির করার আগে বাত্তি সব নিভাই দিবা, কোনো বাত্তি থাকতে পারবো না। আল্লাহ রাসূল বলছেন না, কোন একটা জাল হাদিস দেখান যে জিকিরের আগে বাত্তি নিভাই দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বলতেন, ও আমার উম্মতেরা যখন জিকির করবা, জিকির করার আগে জিকিরের নিয়ত করিবা, জিকিরের নিয়ত ফুটবা, জিকিরের নিয়ত করিবা না, জিকিরের নিয়ত ফুটবা, বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের দেশে জিকিরের নিয়ত পড়ে, শুনছেন না? আমি আমার কলবের তরফ মুতাওয়াজ্জা আছি, আমার কলব আমার পীর সাহেব হুজুরের কলবের তরফ মুতাওয়াজ্জা আছে, পীর সাহেব হুজুরের কলব নারায়ণগঞ্জের দিকে আছে, নারায়ণগঞ্জের কলব সিরাজগঞ্জের দিকে আছে, সিরাজগঞ্জের কলব রাজশাহীর দিকে আছে, রাজশাহীর কলব ফরিদপুরের দিকে আছে, ফরিদপুরের কলব চট্টগ্রামের দিকে আছে, চট্টগ্রামের কলব সিলেটের দিকে আছে, সিলেটের কলব মক্কা মদিনা ঘুরে ঘুরে আস্তে আস্তে উপরের দিকে যায়। আপনার কলব এত জায়গায় ঘুরানোর দরকার কি? সরাসরি আল্লাহর দিকে ফাটাই দেন। কি বলেন? ইব্রাহিম আলাইহিস সালামকে তার যুগের লোকেরা আসি বলতেছিল, ইব্রাহিম তুমি তো জিকিরের নিয়ত করো না। কি করো না? জিকিরের নিয়ত করো না, তুমি খালি আল্লাহর জিকির শুরু করছো, জিকিরের নিয়ত না করলে কেমনে হবে? তো ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, কেমনে করতে হবে জিকিরের নিয়ত? কয় প্রথম তুমি তোমার কলবের দিকে যাবা, তোমার কলব তোমার বিশ্বাসী হুজুর দাদা হুজুর আস্তে আস্তে যাইতে যাইতে পুরা বাংলাদেশ ঘুরে, ইন্ডিয়া ঘুরে, পাকিস্তান ঘুরে, ইরান ঘুরে, ইরাক ঘুরে, সৌদি আরব ঘুরে, তারপরে উপরে উঠব। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি কোন দিকে ঘুরাইলাম না, সরাসরি ওই আল্লাহর দিকে আমি ফিরাই দিলাম যে আল্লাহ আসমান আর জমিনের সবকিছু সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এজন্য জিকিরের নিয়ত করতে হবে, কিন্তু জিকিরের নিয়ত পড়া লাগবে না। আপনারা যে মাহফিলে আসছেন, নিয়ত করি আসছেন নি কম দেখি? ওই যে অনেক ভাই নিয়ত করে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নামা আমালু বিন্নিয়াত, সমস্ত আমলের সওয়াব নিয়তের উপরে নির্ভরশীল। তো নিয়ত করেন নাই, ওয়াজ মাহফিলে সওয়াবও পাইবেন না। যারা নিয়ত করি আসেন নাই, তারা আজকের ওয়াজের সওয়াবও পাইবেন না। নিয়ত করছেন সবাই? কেমনে করছেন বলেন আবার? তাহলে তো সওয়াবে নাই। আজকে সব মাহরুম, দেখেন এত কষ্ট করে শীতের মধ্যে পৌঁছে দিয়েছেন, নিয়ত করেন নাই তো সওয়াবও পাইবেন না। কারণ আল্লাহ রাসূলুল্লাহ বলছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়ত কি করছেন? জি, নিয়ত করছেন, নিয়ত করেন নাই, নিয়ত করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সওয়াব নির্ভর করে নিয়ত করার উপরে, পড়ার উপরে না। নিয়ত করতে হয়, পড়তে হয় না, কিন্তু আমরা এখন নিয়ত পড়ি। তো এই জন্য মাহফিলেরও নিয়ত বানাইবেন না। যারা নিয়ত পড়েন, মাহফিলের নিয়ত এখনো বইয়ের মধ্যে আসে নাই, আসবে কিছুদিন পরে। নাওয়াইতুয়ান আজহাবা ইলাল মাহফিল, যে আমি বিটিভি সারা ফি বিটিভি সারা যে বিটিভি সারার মাহফিলে যাওয়ার আমি নিয়ত করলাম মোতাওয়াজ্জাহান ইলাল কাবাতে শরীফ মুশাররাফা এইভাবে নিয়ত করে তারপরে বাড়ি থেকে বের হবেন নিয়ত করতে হবে নিয়ত করা লাগবে না তা আমি যে কথাটা বলতেছিলাম ভাইয়েরা জিকিরের নিয়ত করতে হয় করতে হয় না আচ্ছা এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন কোন জাল হাদিসও নাই সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাথে জিকির করার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি জিকির করতেছেন সাহাবায়ে কেরাম সামনের দিকে বসে আছেন হঠাৎ করে লাফ মেরে নবী সাল্লাল্লাহু আলাইহি কান্দে উঠে গেছে এরকম কোন জাল হাদিসও পাইছেন কোন জায়গায় একজন সাহাবি জীবনে জিকির করতে করতে নবী সাল্লাল্লাহু আলাইহি গলা ধরি লটকা শুরু করে দিছে নবী সাল্লাল্লাহু আলাইহি পাঞ্জাবি ধরি টান মারছে নবী সাল্লাল্লাহু আলাইহি গায়ের উপরে উঠে গেছে স্টেজে উঠে গেছে বাসবেবে উপরে উঠে গেছে মঞ্চের উপরে উঠে গেছে এইরকম খেজুর গাছে উঠে গেছে এইরকম কোন সাহাবির জীবনী জীবনে কোনোদিন শুনছেন কিনা না তাহলে সাহাবাই কেরামকে জিকির করেন নাই তাহলে আমরা জিকিরের নামে এরকম লাফানোর দরকারটা কি আর যদি আল্লাহর পাগল হয়ে লাফাই তাহলে আমরা কোনো আফসোস নাই যে আল্লাহর পাগল হয়ে গেছে তাহলে যদি আল্লাহর পাগল হয় তাহলে তিনি কোথায় লাফ মারতেছেন কোনো খেয়াল থাকবে না মান্দার গাছেও উঠে যাইতে পারেন যে কোনো গাছে উঠে যাইতে পারেন কারণ তার তো খেয়াল নেই কিন্তু আমরা দেখছেন কোনোদিন মান্দার গাছে উঠে গেছে বুঝা যায় হোসের পাগল সব হোস আছে কোথায় উঠতেছে সব জানে যদি এরকম পাগল হয় জিকির করতে করতে কোথায় গেছে কোথায় যাচ্ছে কোনো খবর নাই মান্দার গাছে উঠে বসে রয়েছে আমার সম্মানিত ভাইরা যেখানে বেদাত চালু হয় সেখান থেকে সুন্নত বিলুপ্ত হয়ে যায় জিকিরের নামে অসংখ্য বেদাত চালু হওয়ার কারণে সুন্নতি জিকির গুলো সমাজ থেকে বিলুপ্ত হয়ে গেছে ফরজ নামাজের পরে জিকির একটা গুরুত্বপূর্ণ সুন্নত হাদিসের কিতাব গুলোতে দেখেন মুহাদ্দিসিন কেরাম এক একটা বাব কায়েম করছেন বাবু জিকরে বাদা সলাতিল মাফরুদা ফরজ নামাজের পরে জিকিরের অধ্যায় এরকম একটা অধ্যায় আছে হাদিসের কিতাবে দেখবেন অনেকগুলো হাদিসের গ্রন্থে এরকম একটা চ্যাপ্টার আছে বাবু জিকরে বাদা সলাত।